ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরি পদ পারি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যার কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যার কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার খেলা ঘরে এসে ছহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে ছহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, দাওয়াতের লাগি নবী তাই ফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই। দাওয়াতের লাগি নবী তাই ফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, কোরআন সহিহ হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। কোরআন সহিহ হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। সেই বাধাকে মোরা ভয় নাহি পাই, সেই বাধাকে মোরা ডর নাহি পাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখেরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখেরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। এই ফোন ফরিয়াদ কবুল কর দয়াময়, এই ফরিয়াদ কবুল কর দয়াময়। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোন ভয় নাই, দুনিয়ার জেল জুলুম খনেকের হয়, আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই। দুনিয়ার জেল জুলুম খনেকের হয়, আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায়, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায়। ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোন ভয় নাই।